আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ক্বিনা আযাবান নার। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিযু আলা সসালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত করেছেন কোরআনুল করিম দিয়ে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 258 তে ইরশাদ করেছেন, আলাম তারা ইল্লাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে নমরুদ সেই যুগের জালেম শাসক তর্কে জড়িত হয়েছিল আল্লাহ পাক সম্পর্কে, সে কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বলছেন, হে নবী, তুমি কি লক্ষ্য করে দেখোনি ওই ব্যক্তির দিকে, অর্থাৎ নমরুদের ঘটনার দিকে, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে জড়িত হয়েছিল তার রব সম্পর্কে। আন আতাহুল্লাহুল মুলক, কারণ আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন। তাহলে নেতৃত্ব অনেক সময় মানুষকে পথভ্রষ্ট করে, যেমন অঢেল ধন সম্পদ মানুষকে পথভ্রষ্ট করে। বেশি বিদ্যা বুদ্ধি হলে আর সেটা যদি উপকারী বিদ্যা না হয় আর সেই বিদ্যা দিয়ে আল্লাহকে না চেনা যায় তাহলে নাস্তিক হয়ে পড়ে, অনেক সময় তা মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন যে আমার প্রতিপালক তো সেই সত্তা যিনি জীবন দান করেন আর যিনি মৃত্যু দান করেন। মানুষকে কাউকে আল্লাহ পাক মারছেন আবার কাউকে পৃথিবীতে সৃষ্টি করছেন, সেই আল্লাহ পাক আমার রব। ক্বালা নমরুদ তখন বলল, এই কাজ তো আমি করতে পারি, আনা ওহি ওয়া উমীত, আমি প্রাণ দান করি আর আমি মারি। কেমন করে? সে যুক্তি পেশ করলো, দুটো আসামিকে ধরে নিয়ে আসি আর নিয়ে আসার পরে আমি ইচ্ছা করলে দুটোকে মারতে পারি না, দুটোকে মারি না, একটাকে আমি জীবন্ত ছেড়ে দিই, একে প্রাণ দান করে দিলাম আর আরেকজনকে আমি জবাই করে দিলাম, মেরে দিলাম, এই কাজ তো আমি করি। কিভাবে জাতিকে সে প্রতারিত করছে, তার হাতে হায়াত মত নেই কিন্তু জাতিকে এই কথা দিয়ে ধোকা দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এ তো মানব জাতিকে প্রতারিত করে দেবে, তখন তিনি আরেকটি যুক্তি পেশ করলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, কালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদকে, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি তার বিরোধিতা করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো, তাহলে দেখব তোমার ক্ষমতা এবং তখন বুঝতে পারবো যে তুমি রব, তাহলে তখন মানা যাবে। ফাবুহিতাল্লাযী কাফার, কাফের তখন হতভম্ব হয়ে পড়লো, এর জবাব আর কি পাবে, তখন না হয় মানুষকে ধোকা দিয়ে দিল, হায়াত মতের প্রশ্ন, প্রাণ দান করার কথা, মৃত্যুদানের কথা যখন আসলো তখন। কিন্তু এই যুক্তিতে এসে তার আর কিছু বলার সুযোগ থাকলো না, হতভম্ব হয়ে চুপ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ রাস্তা দেখান না। যেই ব্যক্তি বাড়াবাড়ি করে, যেই ব্যক্তি সত্যকে যাচাই বাছাই করতে চায় না, যেই ব্যক্তি অন্তর থেকে সত্য পথের সন্ধান করে না, তাকে আল্লাহ পাক হিদায়াত দেন না। আল্লাহ পাক তারপরে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইয়ুহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফা'আমাতাহুল্লাহু মিয়াতা আম। আয়াতটি বড় লম্বা রয়েছে, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যেই ব্যক্তি কোন একটি জনপদ দিয়ে যাচ্ছিল আর গিয়ে দেখলো যে সেই জনপদটি, সেই গ্রামটি, সেই অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে, সেখানকার লোকেরা ধ্বংস হয়ে গেছে, সেখানকার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। দেখে তিনি বললেন যে এই জনপদকে আবার কি করে এদের মৃত্যুর পরে আল্লাহ পাক জীবিত করবেন, এটা আশ্চর্যেরই কথা। এই ব্যক্তি কে ছিলেন এই সম্পর্কে তাফসীরকারদের মতানৈক্য রয়েছে, বিভিন্ন মত রয়েছে, তার মধ্যে যেটি সবচেয়ে প্রসিদ্ধ মত সেটি হচ্ছে ওজাইর নামক ব্যক্তি ছিলেন। এ ওজাইর যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে এবং দেখলেন যখন ওই গ্রাম, যে গ্রাম বিরান হয়ে গেছে, যেখানকার লোকেরা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আশ্চর্য হলেন যে এই গ্রামকেও আল্লাহ উঠাবেন, এই গ্রামের যারা মানুষ ছিল মারা গেছে, ধ্বংস হয়েছে, তাদেরকে আল্লাহ পাক উঠাবেন, কেমন করে আল্লাহ উঠাবেন, এটা তো বড়ই আশ্চর্যের বিষয়। অস্বীকার করে নয়, তবে তাকে লাগলো আজ যেন আশ্চর্যের বিষয়, কিভাবে করবেন, আল্লাহ পাক দেখিয়ে দিতে চাইলেন। আল্লাহ পাক তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়া, অথবা সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে বা সেই ব্যক্তির মতো, সেই ব্যক্তির ঘটনার মতো ঘটনাগুলি সম্পর্কে চিন্তা করে দেখনি। এই আয়াত আগের আয়াতের সাথে সম্পর্কিত। আগের আয়াতে আল্লাহপাক যেমন আলাম তারা বলেছেন, এখানেও হে নবী তুমি কি চিন্তা করে দেখনি ওই ব্যক্তির ঘটনার মতো ঘটনা সম্পর্কে, মাররা আলা কারিয়াতিন, যিনি এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আর যে নগরটি উজাড় অবস্থায় পড়েছিল, ধ্বংস হয়ে গেছিল, খাওয়িয়াতুন আলা উরুশিহা উপুড় হয়ে পড়েছিল, ধ্বংস হয়ে বাড়ি ঘর সব কিছু, তখন তিনি বলেছিলেন আন্না ইয়াহি হাযিহিল্লাহু বাদা মাউতিহা, এই জনপদটি এখানকার লোকেদের মৃত্যুর পরে ধ্বংস হয়ে যাওয়ার পরে কেমন করে আল্লাহ পাক আবার একে জীবিত করবেন আর এই সব লোককে জীবিত করবেন। ফামাতাহুল্লাহু মিয়াত আম, আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে মৃত করে দিলেন, মারা গেল, 100 বছর ধরে ওই মৃত অবস্থায় পড়ে থাকলো। সুম্মা বাসাহু, তারপর আল্লাহ উঠালেন, 100 বছর কেটে চলে গেল। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কামলেবিস, কতদিন থাকলে তুমি এই মৃত অবস্থায়? কালা, তখন তিনি জবাব দিলেন ইউজাইর, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমন্ত অবস্থায় অবস্থান, তার ধারণা যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই অবস্থায় আমি অবস্থান করেছি। মানুষ যখন পৃথিবীতে ঘুমিয়ে যায় তখন বুঝতে পারেন যে কত ঘন্টা ঘুমালে, সারা রাত ঘুমিয়েছে 6 ঘন্টা, কিন্তু অনেক সময় মনে হয় যে হয়তো 1 ঘন্টার মতো ঘুমিয়েছি বা আধা ঘন্টা ঘুমিয়েছি, হঠাৎ করে কেন ঘুম ভেঙে গেল বুঝতে পারে না মানুষ। অনেক সময় বুঝতে পারে রাত্রে ঘুমিয়ে থাকে মনে করে দিনে ঘুমিয়েছি, দিনে ঘুমিয়ে থাকে মনে করে যে রাত হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে, অথচ হয়তো দুপুরে ঘুমিয়েছে আসরের সময় হচ্ছে। তাহলে এই ঘুমের সাদৃশ্য রয়েছে মৌতের সাথে। 100 বছর মৃত্যু অবস্থায় থাকার পরেও বুঝতে পারছে না, বলছে একদিন অথবা একদিনের কিছু কম সময় অতিক্রম করেছে। কেন এই কথা বলেছিলেন তিনি? এই জন্যই যে যেই দিন মৃত্যু হয়েছে সকালে, সকাল থেকে সন্ধ্যা হলে একদিন, অথবা দিন বেশ কিছুটা চলে যাওয়ার পরে মৃত্যু ঘটেছিল, তারপরে উঠেছেন সন্ধ্যাবেলা, তখন দেখছে দিনের একটা অংশ গিয়েছে, এইরকম ভেবেছেন, ভাবতেই পারেননি যে এত কাল চলে গেছে। আল্লাহ পাক বলছেন কাল আবাল্লাবিসামিয়াত আম, বরং তুমি 100 বছর এই অবস্থায় তুমি অবস্থান করেছ, 100 বছর পার হয়ে চলে গেছে তোমার এই মৃত অবস্থায়। ফানুজুর এলা তো আমেকা অসারাবেকা, তিনি গাধার পিঠে যাচ্ছিলেন এবং তার সাথে তার খাবার ছিল, তার পানীয় ছিল। আল্লাহ বলেন তোমার খাবার এবং তোমার পানীয় দেখো লামিয়া তাসান্না, তা পচে সরে যায়নি, আমি হেফাজতে রেখেছি। 100 বছর ধরে তোমার খাবার এবং তোমার পানীয়কে আমি সুন্দর রেখেছি, পচে সরে যায়নি, তাতে গন্ধ হয়নি। অনুজর এলা হেমা আদেকাও ওয়ালিনাজ আলাকা আয়াতাল লিন্নাস, দেখো তোমার গাধা, তোমার গাধাকে দেখো, এ তোমার গাধাও আমি জীবিত করে দিচ্ছি। ওয়ালিনাজ আলাকা আয়াতাল লিন্নাস, এবং তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করতে চেয়েছি। নিদর্শন তাকে বলা হয় যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব কুদরতের বিষয় রয়েছে, যেমন পরকালের বিষয়, পুনরুত্থানের বিষয়, আল্লাহ পাক মানুষকে উঠাবেন, এসবকে জানা যায়। তাহলে এর মাধ্যমে মানুষ জানতে পারবে যেইভাবে আল্লাহ একজন মৃত ব্যক্তিকে 100 বছর পর জীবিত করতে পারেন, সেই আল্লাহ হাজার হাজার বছর পরে কিয়ামত করে বিচার দিবসে সমস্ত মানুষকে উঠিয়ে হাজির করবেন তাতে সক্ষম। ওয়ানজর এলাল এজামে কাইফা নুনসিজুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি হাড়গুলির প্রতি লক্ষ্য করো যে কিভাবে আমি ওগুলোকে জোড়া লাগিয়ে দিয়েছি। গাধা সরে গলে গেছে, হাড়গুলি পড়ে আছে সাদা সাদা হয়ে, আর সে হাড়গুলিকে আল্লাহ পাক রব্বুল তার সামনে কিভাবে জড়াচ্ছেন, আল্লাহ বলছেন দেখো তুমি। সুম্মা নাকসুহা আল্লাহমান, প্রথম হাড়গুলিকে জড়াই দিলাম, আর হাড়গুলি জড়িয়ে দেওয়ার পরে তার উপর আমি গোস্ত পরিয়ে দিলাম, গোস্তের আবরণ দিয়ে দিলাম, কিভাবে তোমার গাধাকে আমি জীবিত, এইভাবে মানুষকে আমি হাড় হাড় দিয়ে সবকিছু সরে পচে গেছে মাটি থেকে উঠাবো, আর উঠার পরে তাদের শরীরে হাড়গুলিকে জড়াবো, আর হাড় জড়িয়ে দেওয়ার পরে হাড়কে আমি গোস্ত পরিয়ে দেব, আর আত্মা দিয়ে দেওয়ার পরে আমি সেই বিচার দিবসে তাদেরকে উত্থিত করব। ফালাম্মা তাবাইয়ানা লাহু, যখন তার জন্য এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহর জন্য তো কোনো মুশকিল না, এই যে গ্রাম ধ্বংস হয়ে গেছে, এখানকার লোকেরা ধ্বংস হয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক উঠাবেন সহজ, আমাকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আমার গাধাকে করেছেন। কাল আলামু, তখন সে বলল যে আল্লাহ আমি জানতে পেরেছি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি ঘটনা উল্লেখ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হে আমার প্রতিপালক, আরেনি কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন, এটা আমাকে দেখিয়ে দেন তো। আমার মনের একটা আগ্রহ যে মৃত মানুষ বা মৃত পশু কি করে জীবিত হতে পারে, আপনি কেমন করে করেন, এটা আমি দেখতে চাই। কালা আল্লাহ পাক বলেন, আওয়ালান তুমেন, তাহলে তুমি বিশ্বাস করো না? আরে তুমি ইব্রাহিম, আমার অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ, আর তুমি কি বিশ্বাস করো না? কালা বালা, ইব্রাহিম বললেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, যে তুমি প্রাণ দিয়েছ এবং তুমি মৃত্যু দান করবে এ কথা বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে মনের শান্তির জন্য, চোখে দেখলে তার ব্যাপারটা আলাদা হবে, আমি আরো মনের অতিরিক্ত শান্তির জন্য আর ইমানকে আরো মজবুত করার জন্য তোমার কুদরত দেখার জন্য আমার এই আশা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলেন, কালা ফাখুদ আরবাতাম মিনাত তায়ির ফাসুর হুন্না ইলাইক, তুমি চারটি পাখি নাও আর চারটি পাখি নিয়ে ফাসুর হুন্না ইলাইক, সেগুলিকে তুমি বশীভূত করো, সেগুলিকে তোমার দিকে ডাক দেবে। বশীভূত করা এর অর্থ হচ্ছে, ফাসির হুন্নার যে সঠিক অর্থ সেটা হচ্ছে যে পোষ মানিয়ে নাও, যাতে তোমার কাছাকাছি আসে, ডাকলে চলে আসে এবং সেগুলিকে তুমি চিনতে পারো যে এগুলি পাখি, অন্য পাখি নয় এগুলি। তো সেগুলিকে বশীভূত করো আর তারপরে সেগুলিকে জবাই করে দাও। এখানে উজ্জ্ব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ করে দিয়েছেন, আর কেউ কেউ ফাসুর হুন্না ওইলাই মানে বলেছেন যে এগুলোকে জবাই করে দাও, এই পাখিগুলোকে জবাই করে দাও। সুম্মাজাল আলা কুল্লি জাবালি মিনহুন্না জুজান, তারপরে প্রত্যেক পাহাড়ের ওপর প্রত্যেকটি পাখি থেকে এক একটি করে অংশ রেখে দাও, কিছুটা এক এক পাখি থেকে গোস্ত নিয়ে রেখে দাও। সুম্মাদুহুন্না, তারপরে তাদেরকে আহ্বান করো, ডাকো, ওই পাখিগুলিকে ডাক দেবে, ইয়া তিনাকা সায়া, এই চারটি পাখি দৌড় দিয়ে তোমার দিকে আসবে। ওয়ালাম, এবং জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পরাকর্মশালী এবং প্রজ্ঞাময়, আল্লাহ ফাক রব্বুল আলামিন পরাক্রান্ত এবং আল্লাহ ফাক রব্বুল আলামিনের সব কাজে হিকমত রয়েছে, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে দান খায়রাতের ফজিলত বর্ণনা করেছেন, যারা দান খায়রাত করে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন, বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে, কামাসালি হাব্বা, তাদের এই দান একটি বীজের মত, একটি বীজের মত, আমবাতাত সাবআ সানাবিলা, যেই একটি বীজ সাতটি শীষ উদ্গত করে, একটি বীজ বপন করলে তার থেকে সাতটি শীষ হয় ধানের গাছে, গমের গাছে, ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, আর প্রত্যেক শীষে এক একশোটি করে দানা থাকে, তাহলে সাতশো হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য চান আরো বেশি বৃদ্ধি করেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক প্রাচুর্যের অধিকারী এবং আল্লাহ পাক সবকিছুই জানেন, তিনি জ্ঞানময়। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল তাহলে দানকে তুলনা করেছেন, একটি টাকা দান করলে বা একটি কোনো বস্তু দান করলে আল্লাহ পাক তাকে কি করবেন, সাবাসান, সাতটি শীষের মতো করবেন, সাত করবেন, কমের পক্ষে সাত গুণ করবেন, দশ গুণ করবেন, আর সেটাকে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতশো পর্যন্ত দেবেন, যেই ব্যক্তি যত বেশি ইখলাসের সাথে, যত বেশি নিষ্ঠার সাথে, যত বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির আশা এবং পরকালের মুক্তির জন্য নেক কাজ করবে, দুনিয়ার উদ্দেশ্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো চাপে নয়, কারো লজ্জায় নয়, দুনিয়ার কোনো গরজ নেই, এইভাবে যে যত বেশি ইখলাসের সাথে দান করবে এবং অভাব আছে তারপরেও দান করবে, কারো কোটি কোটি টাকা আছে আর দশ টাকা দান করলে, একজনের দশ টাকা আছে তার মধ্যে সে পাঁচ টাকা দান করলো, তাহলে সেই ব্যক্তি ওই লাখ লাখ টাকা দানের চাইতে বেশি নেকি পাবে। আল্লাহ পাক এইভাবে নেকি কে বাড়িয়ে থাকেন, শুধু সাতশোতেই সীমিত নয়, আল্লাহ বলছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চাইবেন আরো বেশি বাড়িয়ে দেবেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি করতে পারেন এবং তিনি প্রাচুর্যের অধিকারী এবং তিনি সবকিছু জানেন। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলছেন যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং ব্যয় করার পরে যা খরচ করেছে ব্যয় করেছে তারপরে এহসানের কথা উল্লেখ করে না, স্মরণ করিয়ে দেয় না যে তোমাকে এই করেছিলাম, তোমাকে এই দিয়েছিলাম, খোঁচা দেওয়া যাকে বলা হয়, খোঁচা দেয় না, ওয়ালা আজান, আর কষ্টও দেয় না, কোনো মানসিক কষ্ট, তোমাকে আমি না দেখলে তুমি এত উড়ো হইতে পারতে, তোমাকে যদি আমি না পড়াইতাম তাহলে কোথায় থাকতে তুমি, এই ধরনের আঘাতমূলক কথা বলে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। পক্ষান্তরে যারা খোঁচা দেবে দান করার পরে অথবা স্মরণ করিয়ে দিবে, বারবার লজ্জা দেবে, আল্লাহ পাক তাদেরকে নেকি দেবেন না, তাদের নেকিগুলিকে নষ্ট করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 263 তে, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিউন হালিম, ভালো কথা বলা এবং মার্জনা করা এমন দান চাইতে ভালো যেই দানের পরে কাউকে কষ্ট দেওয়া হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবমুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল। মহান আল্লাহ এখানে বলতে চাইছেন, কোনো ব্যক্তি যদি অভাবী হয় আর দান না করতে পারে, কাউকে দিতে পারলো না, ফকির মিসকিনকে ভিক্ষা দিতে পারলো না, সে একটা ভালো কথা বলে বিদায় করলো, আত্মীয় স্বজনকে কিছু দিতে পারলো না, ভালো কথা বলে বিদায় করলো, এবং কেউ যদি বেয়াদবি করে, কোনো আত্মীয় স্বজন বেয়াদবি দিতে পারলেন না অথবা ধার দিতে পারলেন না, তখন বেয়াদবি করলো আপনি মাফ করে দিলেন, ওয়াং মাং ফেরা, কোনো লোক দোষ ত্রুটি করলো আপনি মাফ করে দিলেন, এটা ওই দান চাইতে ভালো যেই দানের পরে খোঁচা দেওয়া হয়। দান করলেন, দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন, যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম, তোকে সেই করেছিলাম, দান করলেন, দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন, যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম, তোকে সেই করেছিলাম, তোকে মানুষ করেছিলাম, তো এই ধরনের কথা বলার চাইতে না দিয়ে ভালো কথা যদি বলেন এটা অনেক ভালো। কেউ যদি ভুল ভ্রান্তি করে আর তাকে মাফ করে দেন সেটা আরো অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মাফ করতে বলেছেন, ভালো কথা বলতে বলেছেন, আর দান করলে দান করার পরে কাউকে খোঁচা দেবে না, কষ্ট দেবে না, এই আদেশ করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন এই বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতগুলোকে নষ্ট করবে না, বিল মান্নি ওয়াল আযা, এই দান খায়রাত কথা স্মরণ করিয়ে দিয়ে, ইহসানের কথা স্মরণ করে দেওয়া, অবদানের কথা স্মরণ করে দেওয়া, যে তোমার উপর আমার অবদান রয়েছে রে, তোমাকে আমি পড়িয়ে মানুষ করেছি, তোমাকে এত টাকা দিয়েছি, তোমাকে এত টাকা ধার দিয়ে সাহায্য করেছি, এই ধরনের কথা বলা আঘাতমূলক, এটা বড়ই ক্ষতিকর যেই ব্যক্তি দান করেছে বা সাহায্য সহযোগিতা তার জন্য। ওয়াল আযা, এবং কষ্ট দেবে না কোনো রকমের, না হলে তোমার উদাহরণ কেমন হবে, কাল্লাযী ইউনফিকু মা লাহু রিআ আন্নাস, ওই লোকের মতো হবে যেই ব্যক্তি ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো খরচ করে। আজকাল আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলিতে জলসাই দান করে লোক দেখানো, আসলে দিত না কিন্তু লোকেরা দেখবে আর তার নামটা উচ্চারণ করা হাজার হাজার মানুষের সামনে, এলাকার লোকেরা জানবে যে 50,000 দিল, সেই জন্য দান করে থাকে। আর অনেক সময় এই ওয়াজ মাহফিলগুলিতে যারা ওয়াদা করে তারা অধিকাংশই দেয় না ঠিকভাবে, দিতে চায় 50,000, 50 বার গিয়েও এটা আদায় করা যায় না, হয়তো 10,000 দিল, ভিতরে থেকেই গেল, এই লুকায়িত রহস্য বা তত্ত্ব। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লোক দেখানো দান করে আল্লাহর প্রতি ঈমান নেই, পরকালের প্রতি ঈমান নেই, ফামাসালুহু কামাসালি সাফওয়ান, এর উদাহরণ হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পাথরের মতো, মসৃণ পাথর একেবারে পরিষ্কার হয়ে আছে, আলাইহি তুরাবুন, তার উপর কিছু মাটি আছে, আর সেই মাটি ফাসাবাহু, আবার সেই মাটির উপর পাথরের উপর মুসুলধর বৃষ্টিপাত হইল, আর বৃষ্টির কারণে যে কিছু পাথরের উপর মাটি ছিল, ধুলো ছিল, ফাতারা কাহু সালদান, তা ধুয়ে সাফ করে দিয়ে একবারে পাথরকে পরিষ্কার করে দিল। লা ইয়াকদিরুনা আলা শাইই মিম্মা কাসাবু, যা কিছু তারা উপার্জন করেছে তার কোনোটাই রক্ষা করতে পারলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফির, আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। আল্লাহ পাক এই উদাহরণ কেন বর্ণনা করলেন, ওই দান খায়রাতকারীদেরকে যারা দান খায়রাত করার পরে কষ্ট দেয়, খোঁচা দেয়, তাদেরকে তাদের এহসান অবদানের কথা তাদের সামনে তুলে ধরে, তাদের নেকির অবস্থা ওই রকমই যে পাথরের উপর কিছু মাটি আছে, মাটি আছে তো এই মাটি কোনো কাজে আসবে না, এই মাটিতে বীজ বপন করা যাবে না, কোনো চাষ আবাদ করা যাবে না, ওই মাটি ছিল কিছুক্ষণ কিন্তু যখন মুসলধার বৃষ্টি ওর উপর হইল তখন মাটি ধুয়ে সাফ হয়ে গেল, এই পাথরের উপর আর কিছুই নেই, এই পাথরের উপর কোনো কিছু আর উৎপন্ন করা যাবে না। ঠিক তেমনি এই লোক দান তো করেছিল কিন্তু দান করার পরে ওই মুসলধার বৃষ্টির মতো তার এহসানের কথা, খোঁচা দেওয়া কথা, এসব আঘাতমূলক কথা বলে যা কিছু না কিছু সবকে সাফ করে দিল, কিছুই আর রাখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই দৃষ্টান্ত পেশ করেছেন। ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারাদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়া আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দাইফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ পাক এখানে ওই সব লোকদের দান খায়রাতের কথা উল্লেখ করেছেন যারা তাদের বিপরীত আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করে, আর ওই সব লোকদের উদাহরণ ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারাদাতিল্লাহ, যারা ধন সম্পদকে ব্যয় করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের মনের শান্তি থেকে অর্থাৎ তাদের মনের খুশি থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং নিজেদের মনে যে ঈমানের দৃঢ়তা আছে এ দৃঢ়তা থেকে খরচ করে, লোক দেখানো নয়। কামাসালে জান্নাতিম বিরাবওয়া, একটি বাগানের মতো যে বাগানটি বড় উচ্চ স্থানে উঁচু জমিনে রয়েছে, একটি বাগানের আল্লাহ উদাহরণ দিলেন আর উঁচু জমিনে রয়েছে, আসাবাহু আবিল, সেখানে মুসলধার বৃষ্টি হইল, বৃষ্টি যদি হয় উঁচু জায়গায় তাহলে সেটা ডুবে যাবে না, ফাতাত ওকলাহা দিফাইন, তাহলে তার ফসল উৎপন্ন হয়ে আসলো দ্বিগুণ, যেহেতু ভালো বৃষ্টি হয়েছে দ্বিগুণ ফসল হইল। ফাইনলাম ইউসিফ আবেল, আর যদি ভালো বৃষ্টি নাও হয় তাহলে ফাতাল্লুন, শিশির বিন্দুই যথেষ্ট, অল্প যে শিশির কুয়াশা হয়েছে তাতেই যে পানিটা রসটা পেয়েছে তাতে ফসল জন্মে যাবে। বাগান এবং উঁচু জায়গাতে বাগান আছে, যদি শিশির কুয়াশাও পাই আর তাতেই সেখানে ফসল হয়ে যাবে। আল্লাহ বিমা তাআমালুনা বাসীর, আল্লাহ তোমরা যা কিছু করো সবকিছুই তিনি দেখেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক এই কথাই বুঝালেন যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং মনের ইখলাসের সাথে দান করে আল্লাহ পাক তাদের ফল অবশ্যই দেবেন এবং তাদেরকে বহুগুণ পুরস্কার দেবেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখিলি ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ওয়া আসাবা ইসারুন ফিহি নার ফাহতারাকাত কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। মহান আল্লাহ বলছেন, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখিলি ওয়া আনাব, যে তার বাগান আছে খেজুরের, তার বাগান আছে আঙ্গুরের, আর তার নিম্ন দেশে নহর প্রবাহিত রয়েছে, ভিতর ভিতর নদী গিয়েছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর এই বাগানের মধ্যে আরো বহু রকমের ফলমূল আছে, ওয়াসা বাহুল কিবার, আর বৃদ্ধ হয়ে গেছে, ওই বাগানের মালিক বার্ধক্যে পৌঁছে গেছে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার ছেলেরা যা আছে সেই ছেলে মেয়েরা সব দুর্বল, ছোট ছোট হয়ে আছে, নাবালক হয়ে আছে। হঠাৎ করে ফাসা বাহা এ সারুন, এমন অগ্নি হওয়া হইল যে তাতে ফাহতারাকা জ্বলে গেল, এমন ঝড় বাতাস বইল যে ঝড় বাতাসে আগুন ছিল আর সেই আগুনে বাগান জ্বলে গেল। যদি এই বাগান জ্বলে যায়, এত সুন্দর বাগান ছিল আর সেই বাগানে ছিল তাদের জীবিকা অর্জনের উপায়, আর ছেলেরা সব নাবালক হয়ে আছে, আর এই ব্যক্তি বাগানের মালিক সেও বৃদ্ধ হয়ে গেছে, আয় উপার্জন আর করার কোনো ক্ষমতা নেই, এই অবস্থায় এই বাগান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কত ক্ষতি হলো তার, তোমরা কি এরকম মনে করো? ঠিক তেমনি যদি দান খায়রাত করে যদি সেটাকে যদি লোক দেখানো করো অথবা তাতে যদি খোঁচা দাও আর কষ্ট দাও তাহলে তোমাদের ওই রকমই হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, এইভাবে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সমূহ বর্ণনা করে থাকেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করে দেখো। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহ ওয়া'লামু আন্নাল্লাহা গানিউন হামীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মমিন সকল, তোমরা যে সব উপার্জন করো তা থেকে যা পাক পবিত্র তা ব্যয় করো। মানুষ উপার্জন করে, উপার্জন করে অনেক সময় সন্দেহ থাকতে পারে যে এটা হারাম অথবা নাজায়েজ, যদি জানা থাকে খবরদার ওটা খরচ করবেন না, আর তার আগে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না, চুরি করা টাকা, বেইমানি করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মাদ্রাসা মসজিদ তৈরি করবেন, হারাম ব্যবসা, এসব আয় উপার্জন দিয়ে আপনি দান খেরাত করবেন, মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করবেন আর মনে করবেন নেকি পাবেন, আল্লাহর নৈকট্য হারাম পয়সা দিয়ে হয় না। তাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার মধ্য থেকে যা পবিত্র তা থেকে ব্যয় করো, হালাল ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা আমি উৎপন্ন করেছি তোমাদের জমি জায়গা থেকে, জমিন থেকে যা তোমাদের জন্য উৎপন্ন করেছি তা থেকে তোমাদের যে শস্য রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে তা ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, আর খরচ করতে গিয়ে তোমরা সেসবের যেগুলো নিম্নমানের সেগুলির উদ্দেশ্য করিও না। একবার নিম্নমানের আপনার ধান, নিম্নমানের গম, নিম্নমানের ফল, এইরকম জিনিস যেগুলো দ্বারা বেশি উপকার হবে না সেগুলি দান খেরাত করিও না, ভালোটা দান করার চেষ্টা করো। কারণ ওয়ালাস্তুম বিআখির, তোমরাও নিতে না, তোমরা যদি ফকির হইতে আর যদি ওই পাতান মিশানো, চিটা মিশানো যদি ধান দিতে তোমরাও নিতে না, ওই রকমই অন্য কেউ সেটা পছন্দ করবে না। ওয়ালাস্তুম বিআখিজি, আর তোমরাও নিতে না ওই নিচু মানের খাদ্যদ্রব্য বা নিচু মানের যেগুলি ধন সম্পদ, যে ভালোটা দান করে দিলে, বেশি বেশি টাকা পয়সা দান করলে, এত টাকা দান করলে গরিব হয়ে যাবে তো, কি করে খাবে তুমি, তোমার ছেলে মেয়ে কি করে খাবে দান করে দিলে, মসজিদ মাদ্রাসায় তুমি এক বিঘা জমি দিয়ে দিবে, এটা থাকলে তোমার ছেলে মেয়ের কাজ আসতো না, এগুলি কথা এই কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। ইল্লান তুকমে জুফি, তবে যদি তুমি এই ক্ষেত্রে অমুখেপক্ষী হও, লজ্জাবোধ করো, যাক দিচ্ছে তো হয়তো নিয়ে নিলাম, কিন্তু আসলে সন্তুষ্ট হয়ে তুমি খারাপ জিনিস নিতে চাইবে না। ওয়া আলামু আন্নাল্লাহ গানিউন হামিদ, জেনে রাখো আল্লাহ পাক অভাবমুক্ত আর প্রশংসিত। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আশ-শায়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়া আমরুকুম বিল ফাহশা, আর শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের জন্য প্ররোচিত করে। শয়তান সবসময় খারাপ কাজ করতে বললে, এটা কর ওইটা কর, শুধু খারাপ কাজে লাগায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা, তবে আল্লাহ পাক তোমাদেরকে তার মার্জনার ওয়াদা করছেন এবং তার অনুগ্রহের ওয়াদা করছেন, যে তুমি দান খেরাত করো আল্লাহ অনুগ্রহ করবেন এবং আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে চান আল্লাহ পাক হিকমত দান করেন। এই হিকমত কোরআন এবং হাদিসের জ্ঞান, এই হিকমত হচ্ছে বিচার বিদ্যা, বিচার করার যে আল্লাহ পাক বিশেষ বিশেষ লোককে বিশেষ তৌফিক দান করেছেন। ওমাই ইউতাল হিকমাতা, এবং যাকে হিকমত দেওয়া হবে, কোরআন সুন্নার জ্ঞান দেওয়া হবে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া হবে, বিচার জ্ঞান দেওয়া, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অজস্র কল্যাণ যেন দেওয়া হয়েছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞানীরাই উপদেশ নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 270 এর ইরশাদ করছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পর্কে এবং মান্নত করা সম্পর্কে। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযর ফাইন্নাল্লাহ ইয়ালামুহ, তোমরা যা কিছু ব্যয় করবে, আও নাযারতুম মিন নাযরিন, অথবা মান্নত করবে, আল্লাহর জন্য যা কিছু খরচ করবে, সেই খরচ করা দুই রকম হতে পারে। এক খরচ করা হচ্ছে যে খরচ হচ্ছে ফরজ ওয়াজিব আপনার উপর, মাতা পিতার উপর খরচ করা, স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ করা, ভাই বোন যারা নাবালক রয়েছে তাদের উপর খরচ করা, আপনজন যারা রয়েছে যাদের খরচ দেওয়ার কেউ নেই কিন্তু আপনাকে আল্লাহ সচ্ছল করেছেন তাদের খরচ দেওয়া, এগুলি হচ্ছে ফরজ খরচ। এছাড়া আর এক ধরনের খরচ হচ্ছে ফরজ জাকাত, এই দুই রকমের খরচ হচ্ছে ফরজ। আর বাকি অতিরিক্ত সাদকা, এটা হচ্ছে নফল দান, তাও আল্লাহ রাস্তায় ব্যয় করা, যা কিছু তোমরা ব্যয় করবে সে ফরজ হোক অথবা নফল হোক। আও নাযারতুম মিন নাযরিন, অথবা তোমরা কোনো মান্নত করবে, এই মান্নত মান্নত আল্লাহর জন্য হইতে হবে। যেমন সাদকা দান খায়রাত করা ইবাদত আল্লাহ ফাক রব্বুল আলামিনের, তেমনই মান্নত করা হচ্ছে ইবাদত। যেমন নামাজ আপনার ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, তেমনই মান্নত হচ্ছে ইবাদত। এই জন্য যেমন আপনার নামাজ রোজা হজ যাকাত সিজদা রুকু আল্লাহর জন্য হবে, ঠিক তেমনি মান্নত আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করলে সেটা বড় শিরক হবে, আর ইসলাম থেকে এই শিরকের কারণে বেরিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মান্নত করলে পুরা করতে বলেছেন। মান্নত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, তবে শরীয়তে কেউ যদি মান্নত করে নেই তাহলে মান্নত পুরা করা ফরজ। মান্নত কাকে বলে? মান্নতের সংজ্ঞা হচ্ছে যা আল্লাহ আপনার উপর ফরজ করেননি, নিজের উপর আপনি চাপিয়ে নিলেন। আল্লাহ যদি আমার ছেলেটা অসুস্থ আছে, ভালো হয়ে যায়, তাহলে আমি একটা খাসি জবাই করে গরিব মিসকিনকে খাওয়াবো। আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায়, তাহলে আমি তিনটি রোজা রাখবো। আল্লাহ রোজা আপনার ফরজ করেনি, এই তিনটি রোজা আপনার ওই খাসি জবাই করে খাওয়ানো ফরজ করেনি, কিন্তু আপনি যেহেতু এ কথা বলে ফেলেছেন সেই জন্য আপনার উপর ফরজ হয়ে গেছে। মহান আল্লাহ আরেকটি আয়াত ইরশাদ করেছেন, ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মান্নত পুরা করে। আল্লাহ পাক প্রশংসা করেছেন ওইসব মুমিন মুসলিমের যারা মানত পুরা করে। ইউফুনা বিন্নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াউমান কানা শাররুহু মুস্তাতীরা, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, তারা তাদের মানত পুরা করবে। মানত পুরা করতে হবে, কারণ নিজে আপনি চাপিয়ে নিয়েছেন নিজের উপর। তবে মানত করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি, এই জন্য অনেকের মতে মানত করা অপছন্দনীয়। কি জন্য? নবী সাল বলেছেন, ফাইন্নাহু লা ইউগনি মিনাল কাদরি শাইয়্যা, মানত আপনার তকদির পরিবর্তন করতে পারে না। পক্ষান্তরে সাদকা দান, পার্থক্য আছে মানত করা এবং সাদকার মাঝখানে। সাদকা করলে নবী সাল্লাম বলেছেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, দান খেরাত করলে বালা মুসিবত দূর হয়। সাদকা আর মানতে পার্থক্য। সাদকা করলেন, আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, বা আপনার কোনো মনের কামনা আছে পুরা হয়নি, আগেই আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, যে আল্লাহ আমার মনের আশা তুমি পূরণ করি, আমি তোমার রাস্তায় আমি দান করে দিলাম, তোমার রাস্তায় এই কাজ করলাম। আগেই আপনি দু চার পাঁচটি রোজা রেখে নিলেন, আল্লাহ আমি দু চারটি রোজা রাখলাম, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো, অগ্রিম তাহলে সেই কাজটি করে দিলেন, কোনো শর্ত লাগালেন না। পক্ষান্তরে মান্যতে, আল্লাহ যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে করব, আমার ছেলে যদি বিদেশ চলে যায় তাহলে করব, হ্যাঁ আমার এই চাকরিটা হয়ে গেলে এই কাজ করব, তাহলে আল্লাহর সাথে যেন আপনি শর্ত লাগাচ্ছেন, আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও তাহলে খাসি খাওয়াবো, আল্লাহ যদি তুমি আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দাও তাহলে আমি তিনটি রোজা রাখবো, তাহলে আল্লাহর সাথে যেন একটা কন্ডিশন হচ্ছে, শর্ত লাগানো হচ্ছে, এটি একটি বেয়াদবি। আপনাকে যদি কেউ বলে যে আপনাকে আমি দাওয়াত খাওয়াবো, কিন্তু আপনি যদি আমার আজকে একটু বোম্বে শহরটা ঘুরিয়ে দেন, তাহলে আপনি তার দাওয়াত পছন্দ করবেন? এই শর্ত লাগিয়ে দাওয়াত খাবে, খাওয়াবে আমাকে, এক শর্ত লাগিয়ে আবার কেন? বিয়াদবি আল্লাহ পাকের সাথে যেন মান্নত করে এক ধরনের বিয়াদবি এইরকম। সেই জন্য মান্নতে এই শর্ত লাগবে না, ভালো হইলে করলাম, মনের আশা পূরণ হইলে করলাম, এইরকম করবেন না, আল্লাহর রাস্তায় দান করে দেন। তবে মান্নত করে নিলে তা পুরা করা ফরজ যদি মান্নত জায়েজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নতের কথা এখানে উল্লেখ করেছেন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে অথবা মান্নত করবে যদি করো, ফাইনাল্লাহ ইয়ালামুহু, আল্লাহ পাক জানছেন, আল্লাহ পাক জানছেন। হারাম শিরকি বিদাতি মান্নত করলে তা পুরা করবেন না, পুরা করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওমালি যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। যারা জুলম অত্যাচার করবে, নিজের উপরে জুলম করা হোক পাপ করে, জুলম দুই প্রকার, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি জুলম মানে কারো ক্ষয়ক্ষতি করা, কারো কিছু বেইমানি করলেন, কারো উপর জুলম অত্যাচার বাড়াবাড়ি করলেন, কাউকে মারধর করলেন, এগুলি হচ্ছে জুলম না, এগুলি হচ্ছে মানুষের উপর জুলম বা বান্দার উপর জুলম। এরকম পশু পাখির উপর জুলম, অন্যায় ভাবে আপনি হত্যা করলেন অথচ সেটা আপনি খেলেন না বা খাওয়ার বস্তু নাই, জুলম। এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের হকের ক্ষেত্রে জুলম। আল্লাহর হকের ক্ষেত্রে জুলম হচ্ছে শিরক করা, সবচেয়ে বড় জুলম। নামাজ পড়ছেন না, আপনি আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করছেন। রমজানে রোজা রাখছেন না, আপনি পাপ করে জুলম করছেন। আপনি মদ পান করছেন, আপনি ফিল্ম দেখছেন, আপনি নিজের নাফসের উপর জুলম করছেন এবং আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করছেন। কারো ক্ষতি করলেন, আপনি বাড়িতে বসে এইসব পাপ করলেন, কিন্তু আপনি জুলম করলেন। এই জন্য কোরআনের ভাষায় জুলম বলা হয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে, যে কোনো গুনাহ করাকে জুলম বলা হয়েছে, শিরকে সবচেয়ে বড় জুলম বলা হয়েছে, আর মানুষের উপর বা আল্লাহর সৃষ্টির উপর জুলমকেও জুলম বলা হয়েছে। এই জন্যই তো যে বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, আর তাকে খেতেও দেয়নি আর ছাড়েও নি, কি হয়েছিল? ফাদা খালাতিনার, জাহান্নামে গিয়েছে ওই মহিলা। কি জন্য? বিড়াল উপরে জুলুম করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর কোন সৃষ্টির উপরও জুলুম করা যাবে না। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন, ওমালিক জালিমিনা মিন আনসার, যারা জালেম তাদের কোনো সাহায্যকারী পাবে না, আখেরাতে পাবে না, আর দুনিয়াতে যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে সাহায্যকারী পাবে না। তবে আল্লাহ ফাক রব্বুল কখনো কখনো জালেমকেও দুনিয়াতে কিছু সাহায্যকারী দিয়ে দেন, পরীক্ষার জন্য ছাড় দিয়েছেন, অবসর দিয়েছেন। মহান আল্লাহ তারপরে দান খায়রাত করবেন তো প্রকাশ্যে করবেন না গোপনে করবেন, এই বিষয়টি উল্লেখ করেছেন, ইনতুবদু সাদাকাতে ফানিমাহি ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি দান খায়রাতকে প্রকাশ করো, সাদাকাত, সাদকা মানে আমরা সাধারণ ভাষায় উর্দু বাংলা ভাষায় বুঝি সাদকা মানে নফল দান খায়রাত, কিন্তু কোরআনের ভাষায় সাদকা ফরজ যাকাতকেও বলা হয় আর দান খায়রাতকে নফল দানকেও বলা হয়। কোরআনে কারীম আল্লাহ পাক যাকাত সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। তাহলে এখানে সাদাকা মানে যাকাত। তো তোমরা যদি যাকাত অথবা নফল দানকে প্রকাশ করো, প্রকাশ্যে দান করো, ফানিমাহি, আল্লাহ বলছেন এটাও ভালো কাজ। ব্যাখ্যা পরে করব কখন ভালো হবে কোনটা। ওয়াইন তুফুহা, আর যদি সেটা গোপনে করো, দান খেরাত গোপনে করো, যাকাত গোপনে বের করো, ওয়াতুতুহাল ফকারা, এবং তা গরিব মিসকিনকে দরিদ্রকে প্রদান করো, ফাহুয়া খাইরুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, এবং আল্লাহ পাক যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। এখন আসেন এই বিষয়টি বোঝার ক্ষেত্রে যে আমরা দান খায়রাত প্রকাশ্যে করলে মানে লোকজনকে জানিয়ে করলে বেশি নেকি পাবো না গোপনে করলে বেশি নেকি পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। তার মধ্যে একজন রয়েছে, রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন, এমন ভাবে দান করলো, ফাখফাহা, লুকিয়ে দান করলো, হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যদি খরচ করে বাম হাত জানতে পারলো না, অর্থাৎ পাশের লোক জানতে পারলো না, এদিক দিয়ে লুকিয়ে একটা গরিবকে এমন ভাবে ধরিয়ে দিলেন তার হাতে যে বাম দিকে একটা লোক আছে সেও জানতে পারলো না, চুপচাপ দান করলেন। রাতের অন্ধকারে গেলেন কারো গরিবের বাড়িতে আর দান করে দিলেন, পাশের বাড়ির লোক জানতে পারলো না, আপনার স্ত্রী ছেলে মেয়েরা জানতে পারলো না যে আপনি দান করলেন, তাহলে এটা বেশি নেকির বিষয়, আল্লাহ পাক আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে। তাহলে এই হাদিস এছাড়াও আরো বহু দলিল রয়েছে, সেসব দিয়ে বোঝা যায় যে গোপনে দান করলে বেশি নেকি পাওয়া যাবে। তো গোপনে দান করলে নিঃসন্দেহে বেশি নেকি পাওয়া যাবে, আর বিশেষ করে যখন আপনি গরিবকে দিচ্ছেন তখন লুকিয়ে দেবেন, যাতে করে ওই ফকির ব্যক্তি দরিদ্র ব্যক্তি লজ্জিত না হয়। আপনাকে যদি এতগুলি লোকের সামনে আমি টাকা দিই যে গরিব মানুষ যান আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনবেন, লজ্জিত হবেন না? নিশ্চয় লজ্জিত হবেন, আপনার মানহানি হবে। এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিন যাতে কোনো মানুষের মানহানি না হয়, ওয়াইন তুখফুহা, তোমরা যদি গোপনে দান করো, ওয়াতুতুহাল ফোকারা, আর দরিদ্রকে দরিদ্রদেরকে তা প্রদান করো, লুকিয়ে প্রদান করবে যাতে তার মান সম্মান নষ্ট না হয়। গ্রামের লোকেরা দেশের লোকেরা না বুঝে, এই লোকটা তো ফকির, এ তো সাদকা খায়, এ তো জাকাত খায়, এ কথা যেন না বুঝতে পারে, তার মান সম্মানটা ঠিক থাকে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে গোপনে দান করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ্য দান করলে বেশি নেকি হবে। তার একটি ক্ষেত্র হচ্ছে যে যেখানে দেখবেন যে আমি একাই এই কাজটি করতে পারবো না, একটা মসজিদ তৈরি করতে হবে, একটা মাদ্রাসা বা ইসলামিক দাওয়ার কাজ করতে হবে, আমি একা আর কত টাকা দেবো, সেই টাকা দিয়ে কাজ হবে না। তাহলে আমার দেখা দেখি যদি অনেকে দেয় তাহলে বড় একটা কাজ হয়ে যাবে, বড় একটা অঙ্ক চলে আসবে, আর তা দিয়ে আমাদের কাজ হবে। এই ক্ষেত্রে আপনি বেশি একটা অঙ্ক ভালো করে দিয়ে দিলে লোকজনকে দেখিয়ে, যাতে করে অন্যান্য লোকেরা দেখে, আরে অমুক ব্যক্তি 10,000 দিতে পারলো, আমি তো অনেক পয়সা রাখি তার চেয়ে বেশি, তা আমি 20,000 দেবো, কেউ বলে আমি 30 দেবো, কেউ বলে আমি 50 দেবো, কেউ আমি 1,00,000 দেবো, এ করে অনেক টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে যা দিয়ে দিনের কাজ হবে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার অনুকরণ অনেকে করবে আর এর প্রয়োজন রয়েছে, তাহলে প্রকাশ্য দান করলে বেশি নেকি রয়েছে। আল্লাহ বলেছেন ফান্নি এম্মাহে, ভালো কাজ এটা। আর কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যে ফরজ জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে দিতে হবে। আপনি পয়সাওয়ালা মানুষ আর যদি জাকাত প্রকাশ্য না দেন, লুকিয়ে লুকিয়ে শুধু গরিবকে দিয়ে দেন, তাহলে এলাকার মানুষরা কি বলবে, বলে এই লোকটা কৃপণ, কখনো জাকাত দিতে দেখলাম না, এত টাকা আছে কখনো তো জাকাত দেয় না, কখনো গরিব মিসকিনকে কিছু দেয় না। যাতে করে এই আপনার মিথ্যা অপবাদ না আসে, সেই জন্য ফরজ জাকাতকে অনেক ওলামারা বলেছেন লুকিয়ে না দিয়ে প্রকাশ্যে দিতে হবে। নফল দান খায়রাত লুকিয়ে দিতে হবে, ফকির মিসকিনের হাতে তুলে যখন দিতে যাবেন তখন লুকিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন তারপরে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কোন মানুষকে হেদায়েত করা হে নবী এটা আপনার দায়িত্ব না, আপনার ক্ষমতাতে না। হেদায়েত দুই অর্থে ব্যবহার হয়েছে কোরআনে কারিমে, এর আগে অনেকবারই আমি আলোচনা করেছি। তার মধ্যে একটি হচ্ছে রাস্তা দেখানো, হ্যাঁ রাস্তা দেখানো কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাস্তা দেখিয়ে দেওয়া কোরআনুল করিমের কাজ, রাস্তা দেখিয়ে দেওয়া যারা দিনের দায়ী আম্বিয়া এবং রসুলগণ এবং তাদের অনুসারী তাদের কাজ, ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীদের ওয়ারেস উত্তরাধিকারী তাদের কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, রাস্তা দেখাতে পারেন। আর একটি হেদায়তের অর্থ তৌফিক দেওয়া, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। ইন্নাকা লা তাহদি মান আহাববতা, হে নবী তুমি যাকে ভালোবাসো তাকে তুমি গন্তব্য স্থানে পৌঁছাতে পারো না, রাস্তা তো দেখাতে পারো। আবু তালেবকে গন্তব্য স্থানে নবী করিম সাসা পৌঁছাতে পারেননি, রাস্তা অনেক দেখিয়েছেন কিন্তু সে রাস্তা নেইনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল যাকে হিদায়ত করেছেন, উমর রাজি আল্লাহ তালানোকে খুন করতে আসছিলেন তিনি, আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছে দিলেন, হিদায়ত করে দিলেন। তো আল্লাহ পাক বলছেন লাইসা আলাইকা হুদাহুম, তাদের হেদায়ত করা আপনার দায়িত্ব না, মানে তাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, তৌফিক দেওয়া, এটা আমার কাজ একমাত্র, এটা আপনার হাতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা হিদায়ত দান করে থাকেন, গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে থাকেন। ওমা তুনফিকু মিন খাইরিন, এবং যা কিছু কল্যাণ তোমরা ব্যয় করবে, ফালি আনফুসিকুম, সেটা তোমাদের নিজের জন্যই করবে, তাতে নিজের ফায়দা হবে। চিন্তা করুন, টাকা পয়সা যদি আপনি নিজের হাতে দান করে যান, তাহলে নিশ্চিত যে আপনি আগে কিছু পাঠাইলেন, পরকালের জন্য কিছু সম্বল পাঠালেন। পক্ষান্তরে যদি আপনি ছেলে মেয়ের আশায় থাকেন যে অসুবিধা নেই, টাকা পয়সা ইনকাম তো করি, আর ছেলে মেয়েরা মাশাআল্লাহ আমার ভালো আছে, আদব কায়দা ভালো আছে, ওরা আমার জন্য আমি মরে গেলে দান খায়রাত করবে, তাহলে আপনি নিশ্চিত না, নাও করতে পারে, তারা কৃপণতা করতে পারে, বা তাদের হাতে টাকা পয়সা নাও থাকতে পারে, অভাবী হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলছেন ওমা তুনফিকু মিন খাইরিন, যে কোনো কল্যাণ তোমরা ব্যয় করবে, ফালে আনফুসুকুম, সেটা তোমাদের নিজেদের স্বার্থেই করবে। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, এবং যা কিছুই তোমরা খরচ করবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। এখানে আল্লাহ পাকের সন্তুষ্টিকে ওয়াজহিল্লাহ বলে আখ্যায়িত করেছেন, আল্লাহর ওয়াজহুন মানে হয় চেহারা, মুখমণ্ডল, ফেস। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর তৌহিদ, তৌহিদের যে তিনটি প্রকার রয়েছে তার মধ্যে তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণ রয়েছে, কিছু আল্লাহ পাকের সত্তাগত জাতি গুণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাকের চেহারা। যখন আল্লাহ পাকের চেহারা আছে তখন আল্লাহ পাকের আকার আছে, আল্লাহ পাক নিরাকার নন বরং আল্লাহ পাক সাকার। কিন্তু আল্লাহ পাকের চেহারা কার মতো? আল্লাহ পাকের মতো। ওয়াল কাইফু মাজহুলুন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে ধরন আমাদের জানা নেই, তবে এটা জানা আছে যে আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরশে সমাসীন রয়েছেন, ওই রকমই আল্লাহ পাকের চেহারা আছে, এটা কোরআন হাদিস দিয়ে জানা। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান আল্লাহ কি বলছেন, তোমার রবের চেহারার কথা আল্লাহ পাক বলেছেন। আর চেহারা বলে আল্লাহ পাক তার সত্তাকে উদ্দেশ্য করেছেন, সেটা আলাদা ব্যাপার। যেমন আমরা বলে থাকি একটা লোককে যদি আপনি দীর্ঘদিন না দেখেন তো কি বলেন আমাদের দেশের ভাষায়, ভাই আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি। তার মানে কি, তার হাত পা দেখেছেন নাকি? মানে তাকে দেখেননি। তাহলে চেহারা যেটা সবচাইতে উত্তম অঙ্গ সেটা বলে গোটা তার বডিটাকে উদ্দেশ্য করেছেন এবং তার ব্যক্তিত্বকে উদ্দেশ্য করেছেন। ঠিক তেমনি আল্লাহ পাক তার চেহারার কথা উল্লেখ করে তার জাতকে উদ্দেশ্য করেছেন, কিন্তু তার চেহারা আছে, যেমন আপনার চেহারা আছে বলেই বলেছি, ভাই আপনার চেহারাটা অনেকদিন থেকে দেখিনি। আপনার মা যদি বিদেশে আপনি থাকেন, যেমন আমরা বিদেশে থাকি, বাবা রে তোর চেহারাটা যে কত সুন্দর আমি অনেকদিন থেকে দেখিনি। তার চেহারা দেখেনি, হাত পা দেখেছে? কখনো দেখেনি। তো আল্লাহ পাক ওই রকমই বলেছেন, আল্লাহ পাকের চেহারা রয়েছে তার মতো। আর যা কিছু তোমরা কল্যাণ খরচ করবে আল্লাহ তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতি দান দেবেন। ওয়ান তুম লা তুজলামুন, আর তোমাদের উপর কোন রকমের জুলুম করা হবে না। নেকি করলে বেশি আল্লাহ ঘাটতি করে দিলেন, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। এ দান খায়রাত কার জন্য করবে? বিশেষ করে আল্লাহ বলছেন দান খায়রাত আপনি যে করবেন আপনার দান পাওয়ার যোগ্য কে, হকদার কে? বলছেন লিল ফুকারা আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউন দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিন আত-তাআফফ। আল্লাহ বলছেন ওই সব দরিদ্র অভাবীদের জন্য, আল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে রাখা হয়েছে, যারা এখানে সেখানে যেতে পারে না, তাদের বিশেষ কোনো কারণে এমন ভাবে তারা আবদ্ধ হয়ে আছে যে দূরে কোথাও যেতে পারে না, হয়তো কোনো কাজে এমন নিয়োজিত আছে যে সেই কাজে ব্যস্ত, দিনের খেদমতে ব্যস্ত আছে, অন্য কোথাও যেতে পারে না, অথবা যে কোনো কারণে হোক না কেন, শত্রুদের কারণে হোক, অন্য কোথাও রুজি রোজগারের জন্য যেতে পারে না, এরা বেশি হক রাখে। এবং তাদের আরো কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছেন, লা ইস্তাতিউনা যারবান ফিল আরদে, পৃথিবীতে তারা সফর করতে সক্ষম নন। এখানে যারবান মানে সফর করা, কোরআনে কারিমে দারাবা তিনটি অর্থে ব্যবহার হয়েছে। দারাবার প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা, তাই না? দারাবা মানে মারা। আর দারাবার আরেকটি অর্থ হচ্ছে সফর করা, যা এখানে অর্থ ইয়া ইয়াহাল্লাযিনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, তোমরা যখন আল্লাহর রাস্তায় সফর করে ভ্রমণ করবে, তাহলে ট্যুর করাকে দারাবা বলা হয়েছে। আর দারাবা মানে দারাবাল্লাহু মাসালান, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে একাধিক আয়াতে, ওয়াযরিবুল্লাহু আমসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত বর্ণনা করে, তো দারাবা মানে বর্ণনা করা হয়, ক্ষেত্র বিশেষে আপনাকে ওইভাবে তার অর্থ করে নিতে হবে। আল্লাহ পাক বলছেন তারা জমিনে সফর করতে সক্ষম নয়। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা মূর্খ মানুষ তাদেরকে সচ্ছল মনে করে, মিনাত তাআফফ তাদের না চাওয়া দেখে, এরা কখনো কারো বাড়ি ভিক্ষা করতে যাবে না, কারো কাছে হাত পাতবে না, কারো দ্বারস্থ হবে না, বলবে যে ভাই অভাবী হয়েছে খেতে পায় না কিছু দাও, এই কথা কখনো বলতে যাবে না। যারা সম্ভ্রান্ত মানুষ, যারা ভদ্র মানুষ, যারা শরীফ মানুষ, তারা অভাবী হইলেও বাড়িতে খেতে নেই, ছেলে মেয়ে খেতে পায় না, স্ত্রীর কাপড় নেই, কখনো চাইবে না যে আমাকে ফিতরা দাও, আমাকে চামড়ার পয়সা দাও, আমাকে এই সাহায্য করো, এই কথা কখনো বলতে যাবে না। এরা বেশি হক রাখে তোমার দানের, আল্লাহ পাক বলছেন। তারে ফুহম বেশি মাহম, আল্লাহ বলছেন হে নবী তুমি তাদেরকে চিনতে পারবে তাদের লক্ষণ দেখলে, তাদের চেহারা আকার আকৃতি দেখলে, মুখ শুকিয়ে আছে, জীর্ণ শীর্ণ আছে, কাপড় ছিঁড়ে ফাটা হয়ে আছে, কিন্তু কাউকে কোনোদিন বলে না যে আমার কাছে কাপড়ের ব্যবস্থা নেই, আমার কাছে টাকা পয়সা নেই, এ কথা কখনো বলে না। লাই আসালুন আন্নাসা ইলহাফা, মানুষের কাছে তারা না ছোড় হে ভিক্ষা করে না, প্রথম কথা ভিক্ষাই করে না। আর যদি কখনো কারো কাছে চাই তো না ছোড় হে ধরে না, যে না দিলে যাবে না। যেমন কিছু ভিক্ষুকদের দেখবেন যদি আপনাকে ধরে নেয় গায়েও হাত দিয়ে দিবে, আপনার যতক্ষণ না দেবেন আপনার কাপড় ধরে নেবে, এইরকম খারাপ চরিত্র নয় এদের। আল্লাহ পাক বলছেন যে এরা বেশি হক রাখে। অমাতুন ফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম, যা কিছু কল্যাণ তোমরা ব্যয় করবে আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া, ওই লোকেরা যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাত্রে এবং দিনে, সিররান ওয়া আলানি গোপনে এবং প্রকাশ্যে। তাহলে বোঝা গেল দান খায়রাত দিনেও করতে হবে আর প্রয়োজনে রাত্রে করতে হবে। আমাদের দেশে মহিলাদের মধ্যে প্রচুর কুসংস্কার আছে আর বিদাত আছে। মহিলারা ছোটকালে দেখতাম ওই বুড়ি মহিলারা রাত্রে কিছু দেবে না, রাত্রে লবণ চাইতে সে দেবে না, টাকা চাইতে সে দেবে না। এক গরিব লোক চাইতে এসছে চাউল, যে অনাহারে আছে আর হাট থেকে কিছু আনতে পারেনি, দেও এক কাঠা চাউল দাও, বলছে না না রে রাত্রে চাউল দাও, রাত্রে চাউল দিলে সব ধন সম্পদ বেরিয়ে চলে যাবে। এইসব শিরকি আকীদা, এই টোটকা ফোটকা যত আছে এগুলি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে রাত্রেও দান করবে, দিনেও দান করে, প্রকাশ্যেও দান করে, গোপনে দান করে, যেখানে যখন প্রয়োজন আল্লাহর রাস্তায় দান করে। ফালাহুম আজরহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, আর তারা কখনো চিন্তিত হবে না। দুনিয়াতে চিন্তিত হবে যে কি করে খাবো, এই চিন্তা করে না। আল্লাহর নেক বান্দার এই কথা চিন্তা, দান করে দিব তো কি করে খাবো, ছেলে মেয়ে কি করে খাবে, এসব চিন্তাও করে না। আর পরকালে আল্লাহ পাক মহাপুরস্কার দিবেন, কোনো চিন্তা থাকবে না। হাশরের মাঠে মানুষ ত্রাহি ত্রাহি করবে, এদের কোনো চিন্তা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল এই গুণগুলি আল্লাহর ওলির বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয়ও নেই আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আর একই কথা আল্লাহ পাক বলেছেন, যারা রাতেও দান করে, দিনেও দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, যেখানে দান করার সুযোগ পায় সেখানে দান করে, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে রবের পক্ষ থেকে এবং তাদের কোনো ভয়ও নেই আর তাদের চিন্তাও নেই। তারপর আল্লাহ পাক বলে সুদের কথা উল্লেখ করেছেন, সুদখোরদের অবস্থার কথা এবং তাদের দুনিয়া এবং আখিরাতে শাস্তির কথা। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ ভক্ষণ করে। সুদ বলা হয় যে কোনো কাউকে আপনি টাকা দিলেন আর দেওয়ার পরে যা দিলেন তার চাইতে বেশি নিলেন, অথবা যা দিলেন সেটা তো ততটাই নিলেন কিন্তু অন্য দিক থেকে আপনি উপকৃত হইলেন। প্রসিদ্ধ শরীয়তের নীতিমালা রয়েছে এবং সাহাবায়ে কেরাম থেকে এই উক্তিটি বর্ণিত হয়েছে, কুল্লু কারযিন জাররা মানফা ফাহুয়া রিবা, যদি কোনো ঋণ কাউকে দেন আর তা দিয়ে যদি আপনি বেনিফিটেড হন, উপকৃত হন, তাহলে সেটা সুদ। আপনি 1,000 টাকা দান করলেন, তার কাছ থেকে 1,000 টাকাই নেবেন আপনি, কিন্তু মাঝখানে তার বেশ কিছু জিনিস ব্যবহার করেন আপনি। তার যদি গাড়ি থাকে, ড্রাইভার হয়, গাড়িটা ফ্রি, তার গাড়িতে ফ্রি চড়বেন আপনি। তার যদি একটা মোটরসাইকেল থাকে, আপনার জন্য ফ্রি, কারণ ধার দিয়ে রেখেছেন। আমাদের গ্রাম অঞ্চলে যদি গরুর গাড়ি থাকে বা যদি গরুর বলদ থাকে, ওটা ফ্রি, কারণ ওকে যে টাকা ধার দেওয়া আছে, সুতরাং ফ্রি ব্যবহার করতে হবে। এগুলি হচ্ছে সুদ। টাকাটা তো সরাসরি নিলেন না, কিন্তু সাইড থেকে আপনি সুদ খাচ্ছেন। আল্লাহ বলছেন যে যারা সুদ খায়, তাহলে সুদখোর সবচেয়ে বড় গুনাহগার সুদের ক্ষেত্রে, কিন্তু সুদের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তি রয়েছে সকলেই গুনাহগার, কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবার বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে রহমত থেকে বঞ্চিত হওয়ার, আল্লাহ পাকের রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হওয়ার বদদুয়া করেছেন, অভিশাপ করেছেন। আকেলার রেবা, যারা সুদ খায় তার উপর, মুকেল হয়ে সুদ খাওয়ায়, মানে সুদের উপর টাকা নিয়ে আসে ওই গরিব অভাবী, ওয়াকাতে বাহু যে সুদের ক্লার্ক, সুদি ব্যাংকে সুদি প্রতিষ্ঠানে চাকরি করে আর ওই সুদের লেখাপড়ার কাজ করে, ও শাহেদে যে সাক্ষী থাকলো, উইটনেসের কাজ করলো, ওয়াকালা হুম সাওয়া, এরা সকলেই গুনার দিক দিয়ে সমান, মানে সকলের গুনাই হচ্ছে কাবিরা গুনা। কিন্তু কাবিরা গুনার মধ্যে আবার স্তর আছে, সবচেয়ে বড় কাবিরা গুনা কে করলো, যে সুদখোর, ওই পয়সাওয়ালা যে সুদের উপর টাকা দিচ্ছে। আল্লাহ বলছেন যে সুদ খাবে, লা ইয়াকুমু নাই, এরা দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, তারা যখন দাঁড়াবে শয়তান স্পর্শ করলে যেমন আছাড় খেয়ে খেয়ে পড়ে, ওই রকম হয়ে দাঁড়াবে। এটা কখন? এটা হচ্ছে কিয়ামতের মাঠে এবং এটা হচ্ছে বিচার দিবসে, হাশরের মাঠে আর এটা হচ্ছে জাহান্নামে। উঠবে আর আছাড় খেয়ে পড়বে। মৃগীর রোগীকে দেখেছেন, মৃগীর রোগী মানে ওকে শয়তান ধরেছে, জিনে ধরেছে, জিনে ধরলে মৃগীর রোগী আছাড় খেয়ে খেয়ে পড়ে, পড়ছে উঠছে, পড়ছে উঠছে, গড়াগড়ি করছে। এইরকম বিচার দিবসে গড়াগড়ি করবে, আছাড় খাবে আর লোকেরা দেখবে তাদের সামনে লাঞ্ছিত অপদস্থ হবে। এছাড়াও বহু শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাম দেখেছেন যে রক্তের নহরে হাবুডুবু করছে আর ওঠার চেষ্টা করছে, তখন ফেরেশতা পাথর দিয়ে আঘাত করছে। সহিহ বুখারী হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাম স্বপ্ন যুগে এইসব দৃশ্যগুলি দেখেছেন জান্নাত জাহান্নামের, এবং বলেছেন যে এ হচ্ছে সুদখোর। সুদখোরদের দুনিয়া এবং আখেরাতে বড় শাস্তি রয়েছে। কেন এই অবস্থা হবে? যালিকা বিআন্নাহুম কালু, কারণ এরা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হচ্ছে সুদের মতো, ব্যবসা আর সুদকে সমান মনে করতো, বসে বসে সুদ খায় আর বলে যে ওরা ব্যবসা করছে আমি সুদ করছি, অসুবিধে কি, একই কাজ। অথচ দুটোতে আসমান জমিন পার্থক্য আছে, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে। একটি পার্থক্য সুদ আর ব্যবসায়, ব্যবসাতে ব্রেন বুদ্ধি লাগে, সুদে ব্রেন বুদ্ধি লাগে না। গাধার কাছেও যদি পয়সা থাকে, বোকার কাছেও যদি পয়সা থাকার, পয়সা কাউকে সুদের উপর দিয়ে দিল, ব্যাংকে জমা রেখে দিল সুদি ব্যাংকে, ও পয়সা বাড়তে আছে, কিন্তু ব্যবসার জন্য বিদ্যা বুদ্ধি লাগবে, এক পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করলে রিস্ক নিতে হয়, ঝুঁকি নিতে হয়, মেহনত করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, নিয়ে আসবেন বিক্রি করবেন, তারপরে ব্রেন বুদ্ধি লাগাতে হয় কোনখানে এই ব্যবসা চলবে, কোনখানে চলবে না, কেমন ব্যবসা চলবে, তো এই জন্য মেহনত পরিশ্রম করতে হয়। পক্ষান্তরে সুদে না, ভোগ বিলাসী বসে আছেন, সারাদিন ঘুমাচ্ছেন আর টাকা বাড়তে আছে, টাকা টাকাকে জন্ম দিচ্ছে। এই জন্য দুটো সমান নয়, যেমন জাহিলিয়াতের যুগেরা বলেছিল, আজকের লোকেরা বলে থাকে সুদখোরেরা, আজকে যারা সুদি ব্যাংকের সিস্টেম চালাচ্ছে আর পশ্চিমা যে অর্থনৈতিক সিস্টেম আজকে ফেলিওর হয়েছে, তারা ফিরে আসছে ইসলামের অর্থনীতির দিকে, বলছে ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এবং তাদের যে সুদি অর্থনীতি তা ভেঙে পড়েছে আলহামদুলিল্লাহ। তারা বলতো যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হচ্ছে সুদের মতো, অথচ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর ওয়াহারামা রিবা সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইজা মির রাব্বিহি, সুতরাং তাদের কাছে যদি রবের পক্ষ থেকে উপদেশ চলে আসে, ফান্তাহা অতপর বিরত হয়ে যায়। আল্লাহ বলেছেন সুদ হারাম, ছেড়ে দাও, ছেড়ে দে যদি দেই, ফালাহু মা সালাফা, তাহলে আগে যা হয়েছে কুফুরের অবস্থায় শিরকের অবস্থায় আল্লাহ ছেড়ে দেবেন, অসুবিধা নেই। আল্লাহ পাক বলছেন ও আমরুহু ইলাল্লাহ, তবে ওর ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কুফুরি থেকে যদি আসে আল্লাহ পাক মাফ করে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন। ওমান আদা, আর যদি ফিরে আসে মানে আবার সুদ খায়, জানলো যে সুদ হারাম তারপরেও সুদ খাবে, জানে যে সুদী প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা জায়েজ নাই তারপরে সুদী প্রতিষ্ঠান আদান প্রদান করে স্বেচ্ছায়, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদকে বিলুপ্ত করে দেন, সুদের টাকা যে বাড়ে আল্লাহ পাক নিশ্চিন্ন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান খায়রাতকে আল্লাহ পাক বাড়িয়ে দেন, দান খায়রাত করেন আল্লাহ পাক বাড়াবেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, দান খায়রাত করলে টাকা পয়সা কমে যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ পাক প্রত্যেক কাফেরকে ভালোবাসেন না আর আসীম পাপিষ্ট গুনাহগারকে আল্লাহ পাক ভালোবাসেন না। আর সুদখোর বড় পাপিষ্ট এবং আল্লাহর নাশুকর গুজার, কাফফার মানে নাশুকর গুজার হইতে পারে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে গরিবকে ধার করজ দেবে, কার্জে হাসানা দেবে, গরিবকে দান খেরাত করবে, তা না করে গরিবের রক্ত সে চুষতে চায়। আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়ত দান করেন এবং আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হালাল রিজিক যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।